ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার, এগুলো হয় শুধু ধূমপানে। সব কিছু জেনেও নিজে চোখে দেখেও কেন যে অযথায় বিড়ি টানে। যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার, এগুলো হয় শুধু ধূমপানে। সব কিছু জেনেও নিজে চোখে দেখেও কেন যে অযথায় বিড়ি টানে। নেশার ফাঁদে পড়ে জীবন বিনাশ করে, নেশার ফাঁদে পড়ে জীবন বিনাশ করে, নেশার ফাঁদে পড়ে জীবন বিনাশ করে, অবশেষে হয় পথভ্রষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। মুখে হয় গন্ধ লাগে বড় মন্দ, যায় না পাশে ভালোভাবে বসা। মানবতা বিরোধী অপরে হয় রোগী, জীবনে আনে হতাশা। মুখে হয় গন্ধ লাগে বড় মন্দ, যায় না পাশে ভালোভাবে বসা। মানবতা বিরোধী অপরে হয় রোগী, জীবনে আনে হতাশা। আধুনিকতার নামে যারা সিগারেট টানে, আধুনিকতার নামে যারা সিগারেট টানে, আধুনিকতার নামে যারা সিগারেট টানে, তারা কি হতে পারে ভদ্র? ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। সিগারেট টানলে ভালো লোক জানলে কেউ তাকে কবু ভালোবাসে না। মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরেশতা আসে না। সিগারেট টানলে ভালো লোক জানলে কেউ তাকে কবু ভালোবাসে না। মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরেশতা আসে না। নামাজে থাকলে পাশে দমাট কে আসে, নামাজে থাকলে পাশে দমাট কে আসে, নামাজে থাকলে পাশে দমাট কে আসে, শরীরটা যেন তার নষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট।